الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আপনাদেরকে বলবো উযু ভাঙার যে একটা প্রসঙ্গ চলছিল, উযু ভাঙা না ভাঙার ব্যাপারে, উযু কিসে ভাঙে, উযু কিসে ভাঙে না। উযু কিসে ভাঙে, প্রথমে আপনাদেরকে বলা হয়েছিল পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস বের হলে উযু ভেঙে যায়। যেমন পেশাব পায়খানা, বীর্য, মুজি, হাওয়া, রক্ত, কৃমি, পাথর ইত্যাদি যে কোনো জিনিস পেশাব অথবা পায়খানা দাঁত দিয়ে বের হলে তার উযু ভেঙে যাবে। যার স্বাভাবিক রাস্তা দিয়ে বের হয় না পেশাব পায়খানা, সে যদি অস্বাভাবিক কোন পাইপের নল দিয়ে বের করে, তো যখন বের করবে তখন উযু ভেঙে যাবে। যা সবসময় ঝরতে আছে তার কথা আলাদা। নম্বর দুই, যাতে গোসল ওয়াজিব হয়, যাতে গোসল ফরজ হয়, তাহলে পরে উযু ভেঙে যাবে। এবং বলেছিলাম যে পেশাব রাস্তা দিয়ে কিছু বের না হলেও এমন পর্যায় আছে যে পর্যায়ে গোসল ফরজ হয় এবং তার ফলে উযু নষ্ট হয়। তিন, কোন প্রকারে বেহুশ বা জ্ঞানশূন্য হলে, কিছু কোন খবর শুনে বেহুশ হয়ে যায় অনেকে, কিছু দেখে বেহুশ হয়ে যায়, আঘাতে বেহুশ হয়ে যায়, কিংবা তার অসুস্থতার কারণে বেহুশ হয়ে যায়, তাতে কিন্তু জ্ঞানশূন্য হয়ে গেলে উযু ভেঙে যাবে। ঠিক এইরকমই নম্বর চার, গাঢ়ভাবে ঘুমিয়ে পড়লে উযু ভেঙে যাবে। গাঢ় তার মানে হালকা হয়ে যদি ঘুমায় তাহলে উযু ভাঙবে না। হালকা হয়ে ঘুমায় মানে এই যে ঢুল আছে, অনেক দেখ নামাজ পড়ছে অথবা নামাজ পড়ার জন্য বসে আছে আর চোখ বন্ধ এইভাবে ঢুলছে, আবার জাগ্রত হয়ে যাচ্ছে, এতে কি উযু ভাঙবে না? গাঢ়ভাবে, গাঢ়ভাবে যখন ঘুমিয়ে যায় তখন নাক ডাকে, আসলে ঠেস দিয়ে, তাহলে মোট কথা গাঢ়ভাবে ঠেস দিয়ে যদি কেউ ঘুমায় তা গাঢ়ভাবে ঘুমায়। আর নাক ডাকে কখন? যেহেতু চোখের বাঁধন হল সারা শরীরের, আপনি জানেন যে যখন মানুষের স্নায়ু দুর্বল হয়ে যায় তখন ঘুম আসে, আর চোখে চোখ আপনি কি হয় লেগে যায়, আর সেই সাথেই শরীরের সমস্ত স্নায়ুগুলো কি হয়ে যায়, ঢিলে হয়ে যায়। যে জিনিসটা ধরে থাকার কথা সেই জিনিসটা কি হয়ে যায়, তার মধ্যে আলস্য আছে এবং লুজ হয়ে যায়, ঢিল হয়ে যায়। এই জন্য নাক ডাকে, আর এই জন্য অজান্তে হাওয়া বের হয়, কারণ হাওয়া এবং পেশাব পায়খানা আটকে রাখার, তবে পেশাব পায়খানা আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন যে অটোমেটিক বেরোবে না, ইল্লা যে ছোট বাচ্চাদের দেখেছেন স্বপ্ন দেখলে বের হয়ে যায়, কিন্তু ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা পেশাব পায়খানা আটকে রাখেন, কিন্তু হাওয়া অনেক সময় থাকে আটকানো, কিন্তু জাগ্রত অবস্থায় যতটা টাইট থাকে, ঘুমন্ত অবস্থায় অতটা টাইট থাকে না, এই জন্য হাওয়া বের হয়ে যাওয়ার আশঙ্কা থাকার ফলে সেখানে উযু করতে বলা হয়েছে। কারণ আপনি জানেন না যে আপনি কোথায়, হ্যাঁ কিভাবে হাওয়া বের, যেমন হাদিসে আছে যে যখন কেউ ঘুম থেকে উঠবে সে যেন নিজের হাত প্রথমে তিনবার ধুয়ে নেয় পানিতে হাত দেওয়ার আগে। কেন? না সে জানে না তার হাত কোথায় রাত্রি অতিবাহিত করেছে, ঘুমের ঘরে তার হাত কোথায় লেগেছে জানে না, অতএব প্রথমে সে হাত দুটোকে ধুয়ে পবিত্র করবে, তারপরে উযুর পাত্রে কিংবা গোসলের পাত্রে পানির পাত্রে হাত ধোবাবে। মোট কথা গাঢ়ভাবে ঘুমিয়ে গেলে উযু ভেঙে যায়। অবশ্য হালকা ঘুম বা ঢুল তন্দ্রা যাকে বলে তাতে উযু ভাঙে না। সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে এশার নামাজের জন্য তার অপেক্ষা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঢুলতেন, অতঃপর তিনি এলে তারা নামাজ পড়তেন কিন্তু নতুন করে আর উযু করতেন না। নম্বর পাঁচ, পেশাব অথবা পায়খানা দ্বার সরাসরি স্পর্শ করলে উযু নষ্ট হয়। সরাসরি কাপড়ের উপরে না, সরাসরি স্পর্শ করলে উযু নষ্ট হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিনা পর্দায় অন্তরালে নিজের শরমগা স্পর্শ করে তার উপর উযু ওয়াজিব হয়ে যায়। শরমগা আবার অনেকে বোঝেন না, হিন্দি অনেকে অনেক জায়গায় বোঝেন, লাকড়ি বোঝেন, ঝোঁটা বোঝেন, কিন্তু শরমগাটা বুঝেন না, বড় আশ্চর্যের কথা। শরমগা মানে কি? লজ্জাস্থান, গোপনাঙ্গ। বলেন হুজুর আপনি বই লেখেন অনেক উর্দু শব্দ ব্যবহার করেন, শরমগা ব্যবহার করেন, কেন শরমগা বুঝেন না? হিন্দিতে তো অনেক শব্দ বোঝেন আপনারা, লাকড়ি বোঝেন, আরো সব টাকনু বোঝেন, ঝোঁটা বোঝেন, সব তো হিন্দি শব্দ, এগুলো আমাদের দেশে প্রচলিত নেই, টাকনু বললে কেউ বুঝবে না। শরমগা বলে বোঝে না। যাই হোক, শরমগা মানে কি বলতে হবে? বলছে গোপনাঙ্গ। আপনারা গোপনাঙ্গ বোঝেন? গোপনাঙ্গ, অতপনাঙ্গ লজ্জাস্থান, যাই হোক মোট কথা আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ব্যবহার করেছি। এখন বাস ভুল ধরবে আর কি, যে আপনারা বই লিখেছেন হ্যাঁ ঠিকই আছে কিন্তু কিন্তু, হ্যাঁ কিন্তু কিন্তু, আল্লাহুল মুস্তাআন। তো যাই হোক, গোপনাঙ্গ সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায়, এ বলা হয়েছে যে যেহেতু স্পর্শ করলে সাধারণত এখানে আপনার উত্তেজনার সাথে স্পর্শ করলে উজু ভাঙে না, হয় ভাঙা না, বিভিন্ন ওলামাদের বিভিন্ন মতভেদ আছে, কিন্তু আমরা যেটা মনে করি যেটা এহতিয়াত আর কি, যে স্পর্শ সরাসরি হলে পরে উজু ভাঙবে। আর যদি হাতের অন্য জায়গা দিয়ে, মনে করুন এই জায়গা দিয়ে কিংবা এই জায়গা দিয়ে স্পর্শ হয় তাহলে উজু ভাঙবে না, কারণ স্পর্শ করার কথা বলা হয়েছে। আর স্পর্শ হয় হাতের চেটো দিয়ে, এই জন্য অন্য জায়গায় লাগলে পরে তাদের উজু ভাঙবে না। নম্বর ৬, উটের গোস্ত খেলে, এটাতে ওই রকম মতভেদ আছে। আর ওখানে ওই যে শরমগায়ে বা লজ্জাস্থানে হাত রাখার ব্যাপারে বলা হয়েছে, অনেকে বলছে এটা তো মহিলার বর্ণিত হাদিস তাই এটা মানে মানা ঠিক না, যেটা সহি হাদিসে আর সহি হাদিসে আছে ওটা তোমারই অঙ্গ বা অংশ, কিন্তু মহিলার বর্ণিত হাদিস আর পুরুষের বর্ণিত হাদিসে আছে যে তোমরা গোপনাঙ্গ স্পর্শ করলে উজু করো। যাই হোক, এখানে আর একটা বিতর্কিত মশলা, সেটা হচ্ছে উটের গোস্ত খেলে উজু ভেঙে যায়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো উটের গোস্ত খেলে উজু করব কি, তিনি বললেন হ্যাঁ উটের গোস্ত খেলে উজু করো, তিনি বলেন উটের গোস্ত খেলে তোমরা উজু করো। আর তার মানেই হল সহি হাদিসে আছে যে উটের গোস্ত খেলে উজু ভেঙে যাবে। হ্যাঁ আশা আলম, উটের গোস্ত খেলে, কিন্তু যদি ভুড়ি খাওয়া হয় কলিজা খাওয়া হয় তাহলে উজু ভাঙবে না ভাঙবে না, একই কথা হবে। এখন আল্লাহ নবী বলছেন উটের গোস্ত খেলে, এখন যদি আপনি কলিজা খান তাহলে উজু করতে হবে? অনেকে বলে যে উটের গোস্ত খেলে ভুড়ি খেলে, যেহেতু আল্লাহ রাসূল কি বলেছেন উটের গোস্ত খেলে, তাহলে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহমু খিনজির, শুয়োরের গোস্ত হারাম করা হয়েছে, তার মানে শুয়োরের ভুড়ি শুয়োরের কলিজা তাহলে হারাম নয়। হ্যাঁ যাই হোক, আপনি যাই খান উটের উজু ভেঙে যাবে। এখন কিছু এমন কথা বলবো যাতে উজু নষ্ট হয় না, অথচ লোকে মনে করে তাতে উজু নষ্ট হয়। যেমন নারী দেহ স্পর্শ করলে উজু ভাঙে না, মহিলা স্পর্শ করলে অনেকে মনে করে উজু ভেঙে যায়, কিন্তু না। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নামাজ পড়তেন আর মা আয়েশা তার সম্মুখে পা মেলে শুয়ে থাকতেন, যখন তিনি সিজদায় যেতেন তখন তার পায়ে স্পর্শ করতেন না, তিনি পা সরিয়ে নিতেন, এতে তিনি নিজের পা দুটিকে গুটিয়ে নিতেন, তারপর সিজদা করতেন। তাই বোঝা গেল কি, মহিলা স্পর্শ করলে উজু ভাঙে না। আপনি বলবেন না হুজুর, ওটা তো মা আয়েশার গায়ে কাপড় ছিল বা ঢাকা ছিল, সেই ঢাকার উপরে ইশারা করতেন, হাত দিতেন, ফলে তিনি পাশ হয়ে নিতেন, অতএব এতে উজু ভাঙবে না। কিন্তু সরাসরি যদি মহিলার গায়ে স্পর্শ করা হয় তাহলে উজু ভাঙবে। তাহলে চলুন, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, যখন তিনি বাড়িতে থাকতেন নামাজের সময় হলে আমাকে চুম্বন দিতেন, তারপর তিনি নামাজে বেরিয়ে যেতেন, উজু করতেন না। এখন যদি বলেন কাপড়ের উপরে চুম্বন দিতেন, গালেও কাপড় থাকত, তাহলে আর কি বলার আছে। বোঝা গেল কি, যে মহিলা স্পর্শ করলে উজু ভাঙে না, তবে মহিলা স্পর্শ করার কারণে যদি আপনার অন্য কিছু কারণ দেখা দেয় উজু ভাঙার, তাহলে ভাঙতে পারে, যেমন যদি মজি বের হয় ইত্যাদি। দু নম্বর হচ্ছে হো হো করে হাসলে, হো হো করে হাসলে উজু ভাঙে না। অট্টহাসি যাকে বলে, প্রসঙ্গের হাদিসটি দলিলে যোগ্য নয়, হাদিসে আছে অবশ্য, সেটা কিন্তু দলিলে যোগ্য নয়, তাই হাসলে উজু ভাঙে না, বরং নামাজ বাতিল হয়। নম্বর ৩, বমি করলে, মুখ ভর্তি বমি করলে কিংবা যেমন বমি করলে উজু ভাঙে না। তিনি এক হাদিসে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বমি করলেন, তারপর রোজা ভেঙে ফেললেন তারপর উজু করলেন। রোজা ভেঙে ফেললেন তারপর তিনি উজু করলেন, তাই তার হাদিসে মানে তিনি কি করলেন সেটা বর্ণনা করা হয়েছে। এখান থেকে কথা বলা যায় না যে বমি করার ফলে তার উজু নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু তার জন্য অন্য দলিল চাই যে হ্যাঁ বমি করলে উজু ভেঙে যায়। যাই হোক, নম্বর ৪, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়লে পরে অনেকে মনে করে উজু ভেঙে যায়। আর এর জন্য একটা হাদিস আছে, আবু দাউদের একটা হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে দেখলেন গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়লো, আল্লাহ রসুল বলেন যাও তুমি উজু করে এসো, আবার নামাজ ফিরিয়ে পড়ো। তাহলে বোঝা গেল কি, যে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়লে উজু ভেঙে যায়, কিন্তু আসলে তা না, আসলে হাদিসটা জয়ীফ। গাঁটের নিচে কাপড় ঝুলালে আসলে কাবিরা গোনা, কিয়ামতে আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকিয়েও দেখবেন না যে অহংকারের সাথে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। আর যে ব্যক্তি পরনের কাপড় পায়ের গাঁটের নিচে পর্যন্ত ঝুলিয়ে পড়ে, যে অংশটা যে অহংকার না থাকে তাহলে ঝুলিয়ে পড়ে, তাহলে তার যে অংশটা গাঁটের নিচে আছে সেই অংশটা কি হবে? জাহান্নামে জ্বলবে, কিন্তু এর ফলে উজু ভাঙবে না। ঠিক আছে, বোঝা গেল কি? যে হাদিসটা যেহেতু দলিলের যোগ্য নয়, সেহেতু গাঁটের নিচে কাপড় গেলে আপনার উজু ভাঙছে না। নম্বর পাঁচ, নাক থেকে রক্ত পড়লে এতে উজু নষ্ট হয় বলে হাদিস ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, তা কিন্তু সহি না। নাক থেকে রক্ত পড়লে আপনি রক্ত ধুয়ে নামার পর উজু করার দরকার নেই। নম্বর ৬, দেহের কোন অঙ্গ কেটে রক্ত পড়লে, দাঁত থেকে রক্ত ঝরলে, তীরবিদ্ধ হয়ে রক্ত পড়লে আপনার উজু ভাঙবে না, যেহেতু হাদিস আছে। জাতুর রেখা যুদ্ধে নবী সাল্লাম উপস্থিত ছিলেন, সেখানে এক ব্যক্তি তীরবিদ্ধ হয়ে রক্তাক্ত হলেও সে রুকু সিজদা করে নামাজ সম্পন্ন করেছিল। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলিমরা এযাবৎ তাদের রক্তাক্ত ক্ষত নিয়ে নামাজ পড়ে আসছে। হযরত ইবনে উমার একটি ফুসকুড়ি গেলে দিলে তা থেকে রক্ত বের হল, কিন্তু তিনি উজু করলেন না। ইবনে আবি আউফা রক্তমাখা থুতু ফেললেন, অতঃপর তিনি তার নামাজ সম্পন্ন করলেন। ইবনে উমার ও হাসান বলেন, কেউ শিঙ্গ লাগিয়ে বদরক্ত বের করলে কেবল ওই জায়গাটা ধুয়ে নেবে, এছাড়া উজু গোসল নেই। পূর্বোক্ত তীরবিদ্ধ লোকটি যে কথা বলা হল একজন আনসারি, তার সঙ্গে এক মুহাজিরি তার রক্তাক্ত অবস্থা দেখে বলল, সুবহান আল্লাহ, তিনটে তীর মেরেছে তোমাকে, প্রথম তীর মারলে তুমি আমাকে জাগিয়ে দিলে না কেন? আনসারি বললেন, আমি এমন একটি সুরা পাঠ করছিলাম যা সম্পূর্ণ না করে ছেড়ে দিতে পছন্দ করি না। আল্লাহ আকবার, তারা কি নামাজ পড়তেন, আল্লাহর কি স্মরণ করতেন, যে তীরবিদ্ধ অবস্থাতে রক্ত ঝরে পড়ছে তবুও তিনি নামাজ ছাড়েননি। নম্বর ৭, আমরা তো পিঁপড়ে কামড়ালেই লাফিয়ে উঠি, আমরা তো পিঁপড়ে কামড়ালেই লাফিয়ে উঠব নামাজ পড়তে পড়তে। যাই হোক, আল্লাহ আলমস্তান, মুর্দা গোসল দিলে, মুর্দাকে যদি গোসল দেন, আপনার উজু ছিল, এখন মুর্দা গোসল দিলেন, উজু ভাঙবে না? ভাঙবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুর্দাকে গোসল দেবে সে যেন নিজে গোসল করে নেয়, আর যে ব্যক্তি জানাজা বহন করবে সে যেন উজু করে। তাই তো ওয়াজেব হয়ে গেল, কিন্তু ওয়াজেব নয়, এ হচ্ছে এ নির্দেশ হচ্ছে মুস্তাহাব। কেন কেন মুস্তাহাব? যেহেতু অন্য হাদিসে আছে যে চলবে, গোসল দরকার নেই, গোসল দাতার দেহে নাপাকি লেগে যাওয়ার সন্দেহ থাকে, তাই কি করতে হয়? গোসল করতে হয়, উজু করতে হয়, জরুরি না। যদি নাপাকি না লাগে, জরুরি নয় ধোয়া। তাই তো অন্য এক বর্ণনায় আছে, তিনি বলেন, মুর্দাকে গোসল দিলে তোমাদের জন্য গোসল করা জরুরি নয়, কারণ তোমাদের মুর্দা তো আর নাপাক নয়, অতএব তোমাদের হাত ধুয়ে নেওয়াই যথেষ্ট। কিন্তু দেহে যদি কাপড় লেগে থাকে, কাপড় চেঞ্জ করতে হবে। হাজার তোমার বলেন, আমরা মাইয়েতকে গোসল দিতাম, তাতে আমাদের মধ্যে কেউ কেউ গোসল করে নিত, আবার অনেকে করত না। তার মানে বোঝা গেল কি? গোসল করা জরুরি নয়, উজুও ভাঙবে না। অবশ্য মাইয়েতকে গোসল দেওয়ার সময় যদি তার শরমগাহে হাত লাগে, তাহলে উজু ভেঙে যাবে, নষ্ট হবে, আর জানাজা বহন করাতে উজু নষ্ট হয় না। শরমগাহে হাত লাগলে, যেহেতু ওই যে লজ্জাস্থানে বা গোপনাঙ্গে হাত লাগলে উজু ভেঙে যায়, তাই উজু ভেঙে যাবে, বুঝতে পেরেছেন? নম্বর ৮, মৃতদেহের পোস্টমার্টম করলেও উজু ভাঙে না। মৃতদেহ আছে, মৃতদেহ যে কাটা যে করেন না পোস্টমার্টমে, তাতে উজু ভাঙে না, তখন না শরমগায়ে হাত লেগেছে বা লজ্জাস্থানে হাত, বারবার শরমগায়ে বেরিয়ে যাচ্ছে, কারণ আমাদের এটা প্রচলিত, যেমন আপনাদের টাখনু প্রচলিত লজ্জাস্থানে বা গোপনাঙ্গে। নম্বর ৯, উজু করে মায়েরা যদি তাদের শিশুর পেশাব বা পায়খানা সাফ করে, তবে তা হাতে লাগলেও উজু ভাঙবে না। পেশাব পায়খানা যদি হাতে লাগে, উজু ভাঙবে না। অবশ্য পায়খানাদার বা পেশাবদার ধোয়ার সময় কোন দ্বারে হাত লাগলে উজু নষ্ট হয়ে যাবে। এখানে অবশ্য এগুলো সব মুত্তাফাক আলাইহি নয়, এতে মতভেদ আছে। কেউ বলছে যে নিজের শরমগা হাত দিলে, নিজের লজ্জাস্থান হাত দিলে উজু ভাঙবে, কিন্তু পরের হাত দিলে ভাঙবে না। কিন্তু কেউ কেউ বলছে যে না, শরমগা মাত্রই মানে জায়গাটা যেহেতু ভালো না, এই জন্য ওখানে হাত নিজেরই হোক আর পরেরই হোক, স্বামী স্ত্রী কিংবা যে অন্য ছোট বাচ্চা কিংবা ওই যে গোসল দেওয়ার সময় যদি কেউ হাত দেয়, তাহলে তার উজু ভেঙে যাবে। কোন নাপাক বস্তু, মানুষ বা পশুর পেশাব, পায়খানা, রক্ত প্রভৃতিতে হাত বা পা দিলে উজু ভাঙে না। যেমন আগেই বলা হলো, আমাদের দেশে বুড়িরা, বুড়িদের মাঝে প্রচলিত আছে, কুকুরের গুয়ে পা দিলে পরে মাথা ধুতে হয়। হ্যাঁ, কদম সাত ডুব, বাপরে। আর শুয়োরের গুয়ে পা দিলে, কুকুরের গুয়ে পা দিলে বলে সাত ডুব দিতে হয়, জানেন? শুনেছেন? শুনেননি? আপনারা তো শহরের মানুষ, শুনবেন না। এগুলো সাধারণত গেমে বুড়িরা বলে থাকে। আমাকে একজন বুড়ি প্রশ্ন করল, বাবা কুকুরের গুয়ে পা দিয়েছি, মাথা ধুতে হবে। আমাদের সাত ডুব বলে না, মাথা ধুতে হবে বলে। গা ধোয়া বললে তো মাথা না ধুলে চলে, তো গালা মাথা ধুতে হবে। হ্যাঁ, তো আমি বললাম কে বললো পাটা ধুলেই তো হবে? বলছে না বাবা, কুকুরের গু। তো কুকুরের গু হলেই যে আপনার সাতজুপ দিতে হবে বা মাথা ধুতে হবে, কে বললো? ধুলেই থাকতে হবে। তো মোট কথা, যদি কুকুরের গুয়েও পা লাগে তবু উজুও ভাঙবে না, খালি কি করতে হবে, পাটা ধুতে হবে। আচ্ছা, উজু করার পর হুজুর যদি কেউ বিড়ি সিগারেট কিংবা জর্দা কিংবা গুল ব্যবহার করে তাহলে উজু ভাঙবে না? ভাঙবে না বাদশা মিয়া। গুল খাওয়া কি বলে, গুল ব্যবহার করা, জর্দা খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া হালাল না হারাম? হারামি, মাশাআল্লাহ, হারামি বলছে আবার। তাহলে যদি হারামি হয় তাহলে তা খেলে পান করলে উজু করার পর যদি কেউ খায় তাহলে ভাঙবে না? ভাঙবে না উজু। যেমন কথা জন্য বলি, কোন সময় হয় এরকম? সাধারণত হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসবে তখন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে এসো না। কেন? কেননা ফা ইন্দাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইতাআযা মিনহু আও মিম্মা ইতাআযা মিনহু বনু আদম। মানুষে যাতে কষ্ট পায় ফেরেশতারা কষ্ট পান, তার মানে মুখের গন্ধ, সেই গন্ধতে যদি মানুষ কষ্ট পায় তাহলে ফেরেশতারা কষ্ট পাবেন। অতএব মসজিদে আসার আগে কমসে কম কাঁচা পেঁয়াজ রসুন খেও না, আর যদি খাও তো পাকিয়ে খেয়ে এসো। তাহলে বিড়ি সিগারেট যদি খেয়ে কেউ আসে তাতে দুর্গন্ধ থাকে না? থাকে না। নাকি যে খায় তার বন্ধুর কাছে দুর্গন্ধ নয়, তার বউয়ের কাছে দুর্গন্ধ নয়, তাই না? তাই না? নাকি দুর্গন্ধ লাগে? তার বউকে দুর্গন্ধ লাগে না? জানি না, হয়তো বা স্বামী বলে না, মুখের গন্ধ যেটা আছে। তাহলে বোঝা গেল বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসা জায়েজ না, ঠিক কিনা? আর বিড়ি সিগারেট খাওয়াও জায়েজ না। কিন্তু যদি কেউ খায়, উজু করার পরে খায়, তাহলে তার উজুটা কি নষ্ট হবে? উজু করার পর যদি কেউ হারাম খায়, বিড়ি সিগারেট বাদ দেন, যদি কেউ অন্য কিছু হারাম খায় তাহলে তার উজু ভাঙবে না? হারাম খেলে উজু ভাঙার সাথে কোন সম্পর্ক নেই। তাহলে বোঝা গেল, মনে করো অনেকে দেখবেন রোজার দিনে রমজানের দিনে শেষ টান মারে, আজান হয়ে যাবে, না শোক টান তো শেষকালে, ওটা আলাদা, আজান হয়ে যাবে, বাড়িতে সেহেটেরি খেলো, মসজিদে একটু দূর আছে, সিগারেটটা বা বিড়িটা ধরিয়ে নিয়ে টানতে টানতে মসজিদের দিকে, যে মসজিদে ফজরের নামাজ পড়ে শোবাহা, কেমন আল্লাহর হাবিব বান্দা, রোজা রেখেছে, রোজা রাখবে, আল্লাহ মসজিদে যাচ্ছে। তবে হ্যাঁ, তাদের দোষ নেই, কারণ তারা কি মনে করে, মাকরু। এই শ্রেণীর বান্দারা যারা টুপি লাগায়, লম্বা দাড়ি আছে, বিড়ি খায়, আর নামাজের আগে বিড়িটা ফেলে দিয়ে মসজিদে ঢোকে, এদের দোষ আছে? এদের দোষ নেই, কারণ হুজুরা বলে মাকরু। কেন হুজুর কেন বলে? কেন হুজুররা জর্দা খায়, মসজিদের ভিতরে জর্দা খায়। আরে এরা তো শুধু, সেদিন শুনলেন, এরা তো শুধু ধোঁয়াটা টেনে নেয়। হ্যাঁ, যে জিনিসটা বিড়িতে থাকে, সিগারেটে থাকে, তারা সেখান থেকে সেটাকে পুড়িয়ে ধোঁয়াটা টেনে পেটে ভরে, আর হুজুররা ডাইরেক্ট সেই জিনিসটা চিবিয়ে পেটে ভরে। কোনটা বেশি খারাপ? কিন্তু হুজুররা এই জন্য মাকরুহ বলে, যাতে করে ওদেরকে কেউ না ধরে আর কি, বুঝতে পেরেছেন? তো বেচারা যে দোষ নেই, এখন রোজা ইফতারি কি বলে ওটাকে, সেহেরি খেয়ে বিড়ি টানতে টানতে যে আজান হলেই বিড়িটা ফেলে দেবো, ঠিক তাই। এই রাস্তা যেতে যেতে কিংবা এক জায়গায় বসলো, কোন সাঁকো পারে, পুকুরে পারে, কিংবা কোন ধারে, কিংবা যাই হোক, যেমনি টানছে টানছে, হঠাৎ করে যেমনি আল্লাহ বলেছে অমনি ঠু করে ছুড়ে ফেলে দিল, তারপরে কুল্লি করে মসজিদ ঢুকে গেল। এখন এই বেচারি উজু করে এসছে বাড়িতে, তার উজুটা ভাঙবে না? ভাঙবে না, তার উজু ভাঙবে না। এই কথাটা লিখাতে অনেকে লাফালাফি দাপাতাপি করেছে দেশে, বলছে হ্যাঁ হারাম জিনিস খেলে উজু ভাঙবে না, হারাম, তারপর উজু ভাঙবে না কেন? না ভাই, তা দুলে থাকতে হবে তো, মিথ্যা কথা বলা হারাম। উজু করার পর যদি কেউ মিথ্যা কথা বলে উজু ভাঙবে? উজু করার পর যদি কেউ একটা খারাপ গালি দেয়, ওটা মধ্যে আছে কথায় নাকি আছে না নেই জানি না, কোনো একটা খারাপ গালি দিল, বিশ্রী গালি দিল, উজু ভাঙবে না? উজু করার পর যদি কেউ উলুঙ্গ হয়ে যায়, মনে করুন বাড়ির ভিতরে লুঙ্গি পুঠলে, অনেক সময় হাত লুঙ্গি থেকে, হাত থেকে লুঙ্গি কি হয়ে যায়, ফুসলে যায়, ফুকলে যায়, এবার আপনি পুরো উলুঙ্গ হয়ে গেছেন, উজুটা থাকবে না? থাকবে না ছাত্র ভাই, থাকবে না। এটাই অনেকে মনে করে, মেয়েরা মনে করে মাথা থেকে কাপড় পড়ে গেলে উজু করতে হয়, উজু ভেঙে যায়, হাঁটুর উপরে কাপড় উঠলে কি করতে হয়, উজু ভেঙে যায়, না এসব বাজে কথা, দলিল নেই, কোন দলিল নেই। আপনার যতক্ষণ না লজ্জাস্থানে হাত লেগেছে, শরমকে গোপনাঙ্গে হাত না লাগলে পরে উজু ভাঙছে না, এখন আপনার হাত থেকে পড়ে গেছে তাহলে উজু ভাঙবে না। আপনি যদি অপরের মানে উলঙ্গ অবস্থা দেখে নেন তাহলে কি উজু ভাঙবে? না ভাঙবে না। উজু ভাঙার যে কারণগুলো বলা হলো সেই কারণের মধ্যে একটা কারণও নয়, অতএব এতে উজু ভাঙবে না। সেটা হারাম হোক, হারাম তো বলছি, স্পষ্ট করে হারাম বলছি, কিন্তু হারাম খেলে উজু ভাঙবে তার দলিল চাই। এই জন্য কেন আপনি বললেন হারাম জিনিস অথচ সেটা খেলে উজু ভাঙবে না? তাহলে তো খাওয়া হালাল, তা কি করে হয়? উজু করার পরে যে জিনিসটা খাওয়া হালাল, খাওয়া যাবে, সেটা কি হালাল হয়ে গেল? হ্যাঁ, যেহেতু উজু ভালো জিনিস, তো এবার উজু করার পর ভালো জিনিস খেতে হয়, তাই না? এটা তো নয়, মানুষ তো বোঝে না, মানুষ বোঝে না। মোট কথা হলো যে বিড়ি সিগারেট যদি কেউ খায় উজু করার পরে, তাতে তার উজু ভাঙবে না, কিন্তু এর থেকে এই কথা প্রমাণ হয় না যে বিড়ি সিগারেট হালাল। বেশ, কোলন কোহল বা স্পিরিট মিশ্রিত আতর বা সেন্ট ব্যবহার করলে উজুর কোনো ক্ষতি হয় না, তবে তা ব্যবহার বৈধ নয়। এতে অবশ্য মতভেদ আছে, যে স্পিরিট স্প্রে দেখেছি এভাবে মারলে ঠান্ডা লাগে, অ্যালকোহল যাতে আছে, এই অ্যালকোহল জাতীয় সেন্ট স্প্রে যদি আপনি উজু করার পর ব্যবহার করেন, উজু ভাঙবে না। নামাজ হবে কিনা এতে মতভেদ আছে, অনেকে বলছেন যে এটা যেহেতু অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল গায়ে মেখে নামাজ ঠিক না, কিন্তু ব্যবহার করা চলবে না, চলবে না। আপনি সেই সময় ব্যবহার করুন যে সময় ব্যবহার করে আপনি গোসল করতে পারবেন। মনে করুন সেন্ট ব্যবহার করলেন, স্প্রে জাতীয় সেন্ট ব্যবহার করলেন, করার পর আপনি গোসল করলেন, তারপরে নামাজ পড়বেন, এই রকম পরিস্থিতিতে আপনি এই জাতীয় সেন্ট স্প্রে ব্যবহার করতে পারেন। উজু করার পর যদি চুল নখ কাটা হয় তাহলে কি উজু ভাঙবে? যে যদি চুল কাটলেন উজু করার পর, কিংবা মোস্তার ছোট করলেন, কিংবা নখ কাটলেন, তাতে কি উজু ভাঙবে? না, তাতে উজু ভাঙবে না। অশ্লীল কথা বললে হাঁটুর, এতো লেখা আছে, অশ্লীল কথা বললে হাঁটুর উপর কাপড় উঠে এলে, মহিলার মাথা খোলা গেলে, কাউকে বা নিজেকে উলঙ্গ দেখলে উজু নষ্ট হয় না। দুধ পান করলে নামাজের পূর্বে কুল্লি করা মুস্তাহাব, হাদিসে আছে দুধ পান করলে তোমরা কুল্লি করে নাও, তার মানে উজু করা জরুরি না। অন্য হাদিসে আছে যে যদি কি বলে, যদি কেউ উজু করার পর দুধ পান করে কিংবা আগুনে পাকানো কোনো জিনিস খায়, এটা হাদিসে আছে, তাহলে উজু করতে হবে। আসলে তা নয়, সে হাদিস মানসুখ অথবা ঠিক না, যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোস্ত খেয়েও উজু করেননি, আর তার মানেই হল যে পাকানো জিনিস খেয়ে বা আগুনে স্পর্শ করেছে এমন জিনিস খেয়ে উজু করতে হয় আমল কিন্তু নেই, বরং উজু আগুনে পাকানো যে কোনো জিনিস খেয়ে, খালি উটের গোস্ত খেলে, উটের গোস্ত খেলে পরে উজু ভেঙে যাবে। বাকি অন্যের গোস্ত, ছাগলের গোস্ত, গরুর গোস্ত আপনি খান, পাকানো গোস্ত খান, চা খান, উজু করার পর চা খেলে উজু ভাঙবে? না না না, হ্যাঁ, উটের দুধ খেলে উজু ভাঙবে না, কারণ গোস্ত খাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার আপনাদেরকে বলবো কোন কোন কাজের জন্য উজু করা জরুরি বা মুস্তাহাব, কোন কাজ করতে হলে উজু করতে হয়। এখানে বলা হয়েছে পরিষ্কার কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নামাজ, নামাজের জন্য দাঁড়ালে বা নামাজে দাঁড়াবার নিয়ত করলে, মনস্থ করলে তোমরা কি করো? উজু করো। তাহলে বোঝা গেল নামাজ পড়ার জন্য উজু জরুরি। কোরআন মাজিদ স্পর্শ করার জন্য বা তা হাতা হাতে নেওয়ার জন্য উজু জরুরি। অবশ্য এতে মতভেদ আছে, ওই যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই আয়াতে, হ্যাঁ, সূরা ওয়াকিয়ার এই আয়াতে নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তার মানে পবিত্র ছাড়া কেউ স্পর্শ করবে না, তার মানে উজু করতে হবে। আর কেউ বলছেন না, পবিত্র ছাড়া কেউ স্পর্শ করে না, আরবিতে এই দুটো অর্থই হয়, করবে না আর করে না, দুটো অর্থ হয়। এই জন্য যারা করছেন যে করবে না, তারা বলছেন যে মুসহাফ স্পর্শ করার জন্য উজু করা, মুসহাফ, মুসহাফ আর মুসহাফ কাকে বলে বুঝতে পারছেন, যেটা খাঁটি কোরআন। আর যদি সেই কোরআন মুসহাফ না হয়, যেমন ওই যে বাংলা কোরআন রয়েছে, ট্রান্সলেশন করা কোরআন রয়েছে, এটা কিন্তু মুসহাফ না, এটা হচ্ছে অনুদিত কোরআন। কোরআন ঠিকই কিন্তু অনুদিত, এটা ওই মুসহাফ নয়। অতএব অনুদিত কোরআন স্পর্শ করা যাবে বিনা উজুতে, কিন্তু যেটা খালেস কোরআন, খাঁটি কোরআন, সেটাকে মুসহাফ বলে, সেটা কিন্তু বিনা উজুতে স্পর্শ আমরা বলবো না করাই ভালো, কেননা মতভেদ রয়েছে। তবুও অনেকে বলছেন যে করা জায়েজ নয়। ঠিক আছে, অতএব মুসহাফ স্পর্শ করার জন্য উজু করতে হয়। আর মুখস্থ পড়ার জন্য উজু লাগে না, মুখস্থ আপনি পড়তে পারেন, তার জন্য উজু দরকার নেই। মুখস্থ পড়ার জন্য গোসলের দরকার আছে না? নেই, মুখস্থ করার জন্য গোসলের দরকার আছে, পুরুষ মানুষের জন্য গোসলের দরকার আছে, মহিলা যদি ওই ঋতু অবস্থায় মাসিক অবস্থায় থাকে, সহবাস জনিত না পাকে থাকলে পরে তাকে তার জায়েজ না, কিন্তু যদি লম্বা সময় তার পিরিয়ড আছে, সেই পিরিয়ডে সে ভুলে যাওয়ার আশঙ্কা আছে, সে কিন্তু মুখস্থ পড়ছে, সে কিন্তু স্পর্শ করতে পারে না, মুখস্থ পড়তে পারে, কিন্তু কোন পুরুষ মানুষ যে কোনো সময় গোসল করে পাক হতে পারে, তাই না? এই জন্য তার জন্য বিনা গোসলে কোরআন স্পর্শ করা, যদি তার ফরজ গোসল থাকে তাহলে কোরআন স্পর্শ করা জায়েজ নয়। আর উজু করতে হবে কিসের জন্য? কাবা শরীফে তাওয়াফের জন্য, এটাও মতভেদ আছে, কেউ কেউ বলছে উজু ভেঙে যায় তাও তাওয়াফ হবে। যাই হোক, আমরা বলবো যে তাওয়াফের জন্য উজু করতে হবে, তাওয়াফ করার জন্য উজু করতে হবে, ঠিক আছে? এছাড়া কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির তেলাওয়াত, শুকরে সিজদা, আজান, সাফা মারওয়া, সাই, বিভিন্ন খুতবা পাঠ ইত্যাদির সময় উজু করা মুস্তাহাব, জরুরি না, এগুলোতে উজু করা মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক আমল করার, সঠিক সহিহ ইলম জানার। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।